لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منكم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি তার মেহরবানিতে আজকে দেশব্যাপী প্রতিযোগিতা সর্বশেষ কেন্দ্রীয় প্রতিযোগিতা সুনামণি সংগঠনের সফলভাবে সম্পন্ন করার তৌফিক দান করলেন তার জন্য যাবতীয় শুকরিয়া আলহামদুলিল্লাহ এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবীর জন্য যিনি সুনামণিদেরকে গড়ে তোলার প্রথম দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেই সমাজ গড়ার কারিগর সমাজ বিপ্লবের মহানায়ক পৃথিবীর ইতিহাসের অতুলনীয় ব্যক্তিত্ব মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাম মানুষের জীবনের প্রাথমিক ইউনিট হচ্ছে তার পরিবার আর পরিবারের সবচাইতে সুন্দরতম উপহার হচ্ছে তার সন্তান সন্তান হারা মা বাপকে জিজ্ঞেস করুন সন্তান কেমন তাই সেই সন্তান যদি সুসন্তান হয় তাহলে বাপ মায়ের জীবন সার্থক সমাজ সার্থক দেশ সার্থক সেই সন্তান যদি কুসন্তান হয় বাপ মার জীবন ব্যর্থ দুঃখ এবং বেদনায় সারা জীবনটা হাউতাশে থেকে কাটে এই সন্তান গড়ার কারিগর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে তিনি একটা সন্তানকে গড়েছেন কীভাবে আমরা বা আমাদের সন্তানদের গড়ে তুলব সন্তান প্রতিপালনের তার দেখানো নীতিগুলো আমরা আপনাদের সামনে নাম্বারিং করে করে একটা একটা তুলে ধরার চেষ্টা করব যখনই বাচ্চা পেটে আসে তখনই তার মা বাপকে বলে দেওয়া হচ্ছে তোমরা আল্লাহকে দোয়া করো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াযুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম সূরা ফুরকান সিয়াতুল আয়াত তোমরা বলো হে আমাদের প্রতিপালক হাবলানা আমাদেরকে আপনি প্রদান করুন হাদিয়া দিন উপহার দিন মিন আজওয়াজিনা ওয়াযুররিয়াতিনা আমাদের স্ত্রীদের থেকে বা আমাদের সন্তানদের থেকে মানে মেয়ে ছেলে তাদের সবার থেকে কী দেবেন কুররাতা আয়ুন চক্ষু শীতলকারী সন্তান ছেলে হোক বা মেয়ে হোক অজান্না লিল মুত্তাকিনা ইমামা এবং তুমি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও, ফাসেকদের নয়। আমি আমার মুত্তাকি সন্তানদের পিতা, এর চাইতে গর্বিত পিতা পৃথিবীতে নাই। এই দোয়া আপনি করবেন যখনই সন্তান গর্বে আসছে, তখন থেকে 9 মাস পর্যন্ত মাকে কোরআন তেলাওয়াত করতে হবে। মায়ের পেটে যে আছে ও কিন্তু মায়ের ওই কোরআনের ধ্বনি তার পুরো দেহ মনকে আন্দোলিত করবে, কারণ তখন সে বাইরে কোনো আওয়াজ শোনে না, তার মায়ের কণ্ঠের ধ্বনি তার ভিতর অন্তর্জগৎকে ধ্বনিত প্রতিধ্বনিত করে, হৃদয় তন্ত্রীতে বারবার আঘাত করে। মা যদি গান গায় ও বাচ্চা পরে গায়ক হয়ে বেরিয়ে আসবে, ইল্লা মাশা আল্লাহ। এরপরে প্রশিক্ষণ, যখনই সন্তান জন্মগ্রহণ করছে মদিনার দিকে তাকিয়ে দেখুন, মুহাজিরদের প্রথম সন্তান জন্মগ্রহণ করলেন মদিনাতে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বড় মেয়ে আসমার গর্ভে এলেন প্রখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে জুবায়ের। সঙ্গে সঙ্গে আয়েশা তো তার খালা, খালুর কাছে নিয়ে আসলো বাচ্চাটাকে, হে আল্লাহ রসুল, মুহাজিরদের প্রথম সন্তান, এই নিন আপনার কোলে। আল্লাহ নবী খুশি হয়ে খেজুর চিবিয়ে তার মুখে লালা দিয়ে তাহানিক করালেন। ইসলামের ইতিহাস বলছে পৃথিবীর কোনো শিশু আল্লাহ রসুলের লালার সঙ্গে লালা মিলিয়েছে সে একমাত্র মহান সাহাবি আবদুল্লাহ ইবনে জুবায়ের। এরপরে এমনি করে অনেকে তাহানিক করিয়েছে। দেখেন এর মধ্যে এমন কি আছে আল্লাহ ভালো জানে, কিন্তু একজন ভালো আলেমের জিহ্বার লালা যদি কারো গর্ভে ঢোকে, সে শুধু লালা খায় না, তার দোয়াটাও পায়। বলতে হয় কি বারাকাল্লাহ ফিক, এই দোয়া পড়তে হয়, আল্লাহ তোমার মধ্যে বরকত দান করুন। আলেমের যদি শুনি দিনদার আলেম হন, বেদাতে আলেম হতে হবে না, সত্যিকার অর্থে হাদিসপন্থী দিনদার আলেম হন, ওনার দোয়াও কিন্তু আল্লাহ পাক কবুল করে নেয়। ফলে ওই বাচ্চাটা সুন্দর হয়ে গড়ে উঠে, বড় হয়ে যখন শোনে যে আমার জিহ্বাতে অমুক বিখ্যাত আলেমের লালা মিশেছে, সে লজ্জায় শরমে যে কোনো কারণে হোক অন্যায় কাজ করতে এটা বিব্রত বোধ করে, আরে বাপরে বাপ, আমি একটা এত আলেমের দোয়া পেয়েছি আমি অন্যায় কাজ করব, শেষ কিন্তু সংযমী হয়ে যায়। ট্রেনিংটা দেখেন, এবার এই সন্তানটা বড় হচ্ছে, নির্দেশ হচ্ছে আল্লাহ, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবি সিনিন, রাসূলের নির্দেশ, তোমার বাচ্চা যখন 7 বছর হলো নির্দেশ দাও সালাতের, তাই না, অস্তাবির আলাইহা, তুমি বাপ তুমি নিজে সালাতে দৃঢ় থাকো, কারণ বাপ যদি সালাত আদায় না করে সন্তান কিন্তু শিখবে না, বাপকে দেখেই বা মাকে দেখেই ছেলে মেয়ে গড়ে ওঠে, ঠিক না। আসুন প্রশিক্ষণের এবার পর্যায়ে, যখনই সন্তান জন্মগ্রহণ করলো একটু বয়স হলে বোঝার মতো বয়স হয়েছে, প্রথমে তুমি তাকে শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাইয়িবা, ও কিন্তু অর্থ জানে না, এই যে শুনলো কানে ঢুকলো রেকর্ড হয়ে গেল, কথায় কথায় কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। আপনাদের কি মনে পড়ে কি সাফা পাহাড়ে উঠে আল্লাহ রাসূল তার জাতিকে কি দাওয়াত দিয়েছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বললো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তফলেহু, তাহলেই তোমরা সফল কাম হবে। বাজারে যে জুল মাজাজ বাজারে গিয়ে আমার রসুল সবাইকে ডেকে দাওয়াত দিচ্ছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তফলেহু, তোমরা বলো আল্লাহ ছাড়া উপাস্য নেই, তাহলেই তোমরা সফল কাম হবে। এই দাওয়াত কি আপনার সন্তানকে পিতা হিসেবে আপনি প্রথমে দিবেন না, যদি দিতে পারেন সার্থক, আপনি ওই সন্তান ওই লা ইলাহার যতদিন সে বলবে ততদিন তার অন্তরটা কিন্তু আল্লাহর দিকেই থাকবে, আল্লাহ রহমত করে তার প্রতি দয়া করে তাকে আল্লাহমুখী করে রাখবেন। সেখানের পরে কলমে শাহাদাত, আশাদু আল্লা ইলাহা, বলুন সবাই আশাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যদি সম্ভব হয় আপনারা সালাতুল রাসূল থেকে অনুবাদটা বাচ্চাদের শেখাবেন, ছোট্ট বাচ্চাদের অনুবাদ শেখে, আর তো কিছু দরকার নেই, আরবি তো বোঝে না, আরবি ভাষার একটা এমন একটা প্রভাব আছে এই প্রভাব কোনো ভাষার নাই। আপনি এরপরে বাংলা শিখান তাকে, বলো বাচ্চা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রসুল। পরে বলবে আব্বা মোহাম্মদটাকে বয়সালি বলবে, তখন আপনি তার শিখাবেন মোহাম্মদ হচ্ছেন আমাদের রসুল। আব্বা রসুলটা কি জিনিস? রসুল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সংবাদ বাহক, তাই নাকি? আল্লাহ আছে নাকি? হ্যাঁ, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আল্লাহ আমাকেও সৃষ্টি করেছে, আল্লাহ তোমার আম্মাকেও সৃষ্টি করেছে, আল্লাহ আমার দাদাকে, তোমার পর্দাদাকে, তোমার দাদিকে, তোমার আল্লাহই সৃষ্টি করছে, তাই নাকি? আব্বা আল্লাহকে কি দেখা যায়? আমি একটু দেখবো। না বাবা, সব জিনিস দেখা যায়, আল্লাহকে দেখা যায় না। তুমি কি বাতাস দেখতে পাও না? তো তাই তো, বাতাস তো গায়ে লাগে, দেখতে তো পাই না। দেখেন, যুক্তি দেওয়া লাগবে, যুক্তি না লাগবে বুঝবে না, ওকে যুক্তি দেওয়া লাগবে। তুমি কি বাতাস দেখতে পাও না? আচ্ছা, বাতাস যদি বন্ধ হয়ে যায় তাহলে বাঁচবা না? তাহলে বাঁচবো কেমন করে? ওইরকম আল্লাহকে দেখা যায় না, তো অনুভব করা যায়। তুমি ছিলে মায়ের গর্ভে, বেরোলি কেমন করে? তাও তো ঠিক কথা। এই যে তুমি এরকম কথা বলতে শিখেছো, কে তোমাকে শিখালো? স্কুল কলেজ কোথাও তো যাওনি, তাই তো আব্বা? তাই তো আল্লাহ তো ঠিকই আছেন, আমার এগুলো অলক্ষ্য থেকে, অদৃশ্য থেকে তিনি আমাকে এমনি করে করে গড়ে তুলছেন। এমনি করে বাপ বেটা যদি ডায়ালগ হয়, ওই বেটাকে ইউনিভার্সিটি যাওয়া লাগবে নাকি? ওখান থেকে ইউনিভার্সিটি পাশ করা হয়ে গেল। প্রত্যেক বাপ মা যদি এমনি করে তার বাচ্চাকে গড়ে তোলে, ইনশাআল্লাহ ওই বাচ্চা কখন পথভ্রষ্ট হয়ে শয়তানের উপাসী হবে কি? হবে না। নিতান্ত যদি আল্লাহর তকদির বিধান থাকে, সে কথা আলাদা। এরপরে আপনার দু নম্বর কাজ হচ্ছে তার মধ্যে আল্লাহর মহব্বত সৃষ্টি করা। কিভাবে করবেন বলবেন তাকে, দেখো আমার আল্লাহ তোমার রুজির মালিক, আমার আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আমরা খালি দোয়া করেছিলাম আল্লাহ আমাদেরকে সুন্দর সন্তান দাও, কিন্তু তুমি মতন এত চমৎকার সন্তান যে হবে আমি তো কল্পনাই করি নাই। আজ তোমার কারণে আমি সারা দুনিয়াতে সম্মানিত। বাপ আনন্দে গর্বিত তার সন্তানকে নিয়ে। আচ্ছা বাবা, তোমার মধ্যে যে প্রতিভা এটা কে দিল তুমি বলতে পারো? তা তো জানি না, এটা আল্লাহ দিয়েছে। আমি তোমার বাবা, আমাকে আল্লাহ প্রতিভা দেয় নেই। আমি এমএ পাস পড়ি, মেরে স্কুলে গণ্ডিতে কোন পা দেয় নেই, আর তুমি স্কুল কলেজ পাহাড়ি কোথায় চলে গেছো? তাহলে আমার কামনা ছিল তোমার মঙ্গলের, কিন্তু আমি কখনো ভাবতেও পারি না তুমি আমার চেয়ে বড় হবে। যিনি এটা করেছেন তিনি তোমার সৃষ্টিকর্তা, তিনি আমারও সৃষ্টিকর্তা। এই কুড়ি ঘরে তোমার জন্ম, কোনো মতে রিক্সা ঠেলে, ভ্যান ঠেলে, কোদাল মেরে তোমার ছেলে মেয়েগুলোকে আমি মানুষ করি। আজ থেকে তুমি এত টাকার মালিক হয়েছ, কে দিল তোমাকে? যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন এতদিন পর্যন্ত, সেই আল্লাহ তোমাকে আজকে এত বড় করেছেন। অতএব বাবা আল্লাহর জন্য অনুগত হও, তারই শুকরিয়া আদায় করো। এমনি করে যদি একটা বাপ তার সন্তানকে বুঝিয়ে দেয়, তাহলে কিন্তু ওই ছেলেটি আল্লাহর প্রতি অনুগত থাকবে। সামনে যত সুযোগ আসুক ঘুষ খাওয়ার, ও কিন্তু খাবে না। বাপ শিখাবে বাবা হারাম হালাল মেনে চলো, একটু কথাও যদি অন্তত কোনো বাপ তার সন্তানকে শিখাতে পারে, ওই সন্তান দুনিয়া উল্টে গেলেও সে হারামে হাত দেবে না, কারণ তার বাপ বলেছে। দুনিয়ার সব শিক্ষক একদিকে, বাপ মা একদিকে, ঠিক না? বাপ মা ঘটনা বহু আপনাদের শুনিয়েছে এর আগে। আল্লামা ইকবাল জগৎ বিখ্যাত পণ্ডিত, হার্ভার্ড ইউনিভার্সিটির শুধু ছাত্র ছিলেন না, প্রফেসরও ছিলেন তিনি। তার জীবনকে ঘুরিয়েছে বাবার একটা কথা, ওনার বাবার কোনো সন্তান ছিল না, অনেক সাধনা করে আল্লাহ কাছে কান্নাকাটি করে একটা ছেলে হয়েছে। উনি নাম রাখলেন ইকবাল, মানে কি সৌভাগ্য আমার, আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছে। ছোট্ট বাচ্চা একদিন কোরআন তেলাওয়াত করছে, সেই সময় বাপ বাহির থেকে এসছে, ছেলের মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে ছেলের পিছনে দাঁড়িয়ে গেছে, চোখ থেকে অবিজয় ঘরে অশ্রুপাত শুরু হয়েছে, হঠাৎ ওই পানি পড়েছে বাচ্চার গায়ে, তাকে দেখে আব্বা দাঁড়িয়ে আছে। ছেলের হাতে মাথে হাত দিলে বলছে আল্লাহ তোকে ইকবাল মান বানায়, আল্লাহ তোমাকে সৌভাগ্যশালী করুন, আল্লাহ তুঝে কোরআনকে খাদেম বানায়, আল্লাহ তোমাকে কোরআনের খাদেম বানান। ওই একটি কথা ইকবালের কানে বসে আছে। তাই তিনি তার কবিতায় বলছেন আমি লন্ডনের ডক্টর ডিগ্রিধারী, আমি লন্ডনের হার্ভার্ডের প্রফেসর, কিন্তু আমি আমার আব্বার ছোট্ট একটা কথা সারা জীবন মনে রেখেছি, আমি যেখানেই থাকি আমি কোরআনের খাদেম হব। বলছে সুবহানাল্লাহ, একটা কথা মাত্র, আল্লাহ তোকে কোরআনকে খাদেম বানায়, আল্লাহ তোমাকে কোরআনের খাদেম বানাক। বাপ চলে গেছে, ছেলে কিন্তু ওই কথা ভোলেনি। ইকবালের সারা জীবনটা যত লেখানি উনি দিয়েছেন সমস্ত লেখানি চলেছে কোরআনের পক্ষে। যদি আমরা ওরকম বাপ হতে পারি, আমাদের সন্তানদের যদি ছোট এমনি করে গড়ে তুলতে পারি, ওই সন্তান কখনোই বিনষ্ট হবে না, ওই সন্তান কখনো আপনাকে নষ্ট করবে না। ওই সন্তান যদি একটা আয়াত শেখাতে পারে, কাতালে নফসান বেগায়রে নফসিন, কোন হত্যার বিনিময়ে হত্যা ছাড়া, বেগায়রে হাক্কিন, অন্যায় ভাবে যদি কেউ মানুষকে হত্যা করে, কান্নামা কাতালে নাসা জামিয়া, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো, মানে আহিয়াহা কান্নামা আহিয়া নাসা জামিয়া, আর যদি কেউ একটা মানুষকে বাঁচিয়ে দেয় সে যেন পুরো মানব জাতিকে বাঁচিয়ে দিল। ছেলে কিন্তু ছোটবেলায় আয়াতটা শুনেছে, রাস্তায় দেখে গেল হঠাৎ একটা মানুষ অসহায় পড়ে আছে, তাকে মারছে কিছু লোক, ও আয়াতটা মনে আসলো, তাই তো এই লোকটা মেরে ফেলে দিবে, সামনে গিয়ে ঝাঁপিয়ে পড়লো, এই তোমরা কানে মারছো একে, সামনে পড়লো হত্যাকের রোগের দিকে পালিয়ে চলে গেল, বেঁচে গেল না। কিন্তু আপনি যদি এমন ছেলে তৈরি করতে না পারেন, আপনার ওই ভিডিও ছবি ধারণ করবে মারার ছবি, তাকে বাঁচানোর চেষ্টা সে করবে না। দেখছেন না খাদিজার অবস্থা কি, একদল যুবক যায় যায় দূরতে ভিডিও করছে, তারা তাকে বাঁচানোর চেষ্টা করে নাই, ঠিক এসব যুবক, কারণ ওইসব যুবকের পিতারা এই আয়াতটাকে শিখায়নি। একটা মানুষকে বাঁচানো যে কত কত বেশি নেকির কাজ, অন্যায় নিরীহভাবে মানুষ আসছে যেখানে সেখানে জঙ্গিবাদের ধোকায় কত মানুষ মরতেছে, এর জন্য দায়ী কি আমরা নই? শুধু অন্য লোকের দায়ী করলে হবে? আমার ছেলেকে যতই ধোকা দিক যেন সে নিতে না পারে, আপনাকে সে ট্রেনিং দিতে হবে না? আপনার ব্যর্থতার কারণেই আজ আমার সন্তান জঙ্গি হচ্ছে, আমাদের ব্যর্থতার কারণেই আজ 17-18 বছর ছোট্ট বাচ্চা ছেলে সে জান্নাতুদ্দিন পাগল হয়ে যাচ্ছে। জান্নাতুদ্দিন পাগল কিন্তু সবাই, কোন পথে জান্নাত পাওয়া যাবে ওটা কিন্তু বাচ্চা জানে না, তাকে সেখানে দায়িত্ব ছিল আমাদের। এরপরে দেখো আল্লাহ যেটা হালাল করেছেন সেটাই হালাল, এবং আল্লাহ যেটা হারাম করেন সেটাই হারাম। দেখো বাবা, শুকুরের মাংস খাওয়া হারাম, অন্যের মাল চুরি করাটা হারাম, ও যদি স্কুলে যায় টাকা পায় ও কি চুরি করবে? ও জানে যে আমার আব্বা বলে দিয়েছে, মা বলে দিয়েছে যে না অন্যের মাল নেওয়াটা চুরি করা হবে, চুরি করাটা হারাম। ও তখন ওটা নিয়ে কি করবে? শিক্ষককে জমা দেবে, ওস্তাদ জি একটা টাকা পেয়েছে এতগুলো, আপনি নেন কাগজ যা টাকা দিয়ে দেবেন, আর অন্য ছেলে হলে পকেটে নিয়ে চলে যাবে, চকলেট হবে, পার্থক্য হবে না? এইগুলো আপনি দুই নম্বর তরবিয়ত আপনার হবে, এটাই আপনি আপনার সন্তানের মধ্যে ইমান প্রথিত করবেন এবং হালাল হারাম সম্পর্কে তাকে ধারণা দিবেন, আল্লাহর কাছে যে তাকে কৈফিয়ত দিতে হবে এই ভয়ে তাকে দেখাবেন। আর সেজন্য তিন নম্বর, তাকে সালাত সিয়াম ইত্যাদি ওয়াজিবাতের কাজে অভ্যস্ত করাবেন। ও তো সালাত কিন্তু বোঝে না, আপনি সাথে করে মসজিদে নিয়ে আসবেন, সাথে করে নিয়ে যাবেন, এটি আপনার কর্তব্য। ইসলামের ইতিহাসে যত বড় বড় মানুষ চলে গেছেন, বাপ মায়ের অপুরন্ত চেষ্টার কারণে তার বড় হইতে পেরেছেন। আল্লামা সিদ্দিক হাসান খান ভূপালি ভারতবর্ষের কি বলবো, অদ্বিতীয় বলা হবে না, অতুলনীয় অনন্য ব্যক্তিত্ব। জীবনের সারাটা জীবন তিনি দারিদ্রের সঙ্গে সংগ্রাম করেছেন, মাত্র 58 বছর বেঁচেছিলেন, তার 3/2 জীবন কেটেছে চূড়ান্ত দারিদ্রের মধ্যে। তার বাড়িঘর সব হিন্দুরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, আশ্রয় পর্যন্ত আর ছিল না। তার মা ছোট্টবেলায় তাকে প্রচণ্ড শীতের মধ্যে 3 বছর 3.5 বছর বয়সে ওই বাচ্চাটাকে এনে মসজিদে রেখে যেত, বাচ্চা চিৎকার দিয়ে কান্ত, মুসলিমের বলতো আম্মা ছোটো বাচ্চা এখন মসজিদে নিয়ে আসলেন, মা জবাব দিত বোকরার মধ্যে থেকে যে আমি চাই আমার বাচ্চা এখন থেকে অভ্যস্ত হোক মসজিদে যাওয়ার বিষয়টা। এই সন্তানই পরবর্তীকালে 222 খানা গ্রন্থের লেখক, ভূপালের নবাব এবং বিশ্ববিখ্যাত আলেম, যার বইয়ের উপরে কত গন্ডা গন্ডা ডিগ্রি ডক্টরেট ডিগ্রি হতে পারে, কে জানতো? সে যদি মা তাকে ছোট্টবেলায় এমনি করে মসজিদমুখী না করাতেন, হয়তো ভাই প্রতিভাটা ভারতের বুক থেকে বিলীন হয়ে যেত। এমনি করে বাপ মার কর্তব্য হবে তার সন্তানকে মসজিদমুখী করা। এরপরে 4 নম্বর, তাকে আল্লাহর কাছে চাওয়া এবং আল্লাহর কাছে সবকিছু প্রার্থনা করা শিখাতে হবে। দেখুন প্রশিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম, প্রশিক্ষণার্থী তার চাস্ত ভাই আবদুল্লাহ ইবনে আব্বাস, নিজের বাহনের পিঠে উঠিয়ে নিয়েছেন তাকে, বুঝে উপদেশ দিচ্ছেন, ইয়া গোলাম এহফাজুল্লাহ, ইয়াহফাজুকা ও তাজিদু তুজাহাকা ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। হে শিশু, হে বৎস, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। অর্থাৎ সবসময় তুমি আল্লাহর বিধান মেনে চলো, আল্লাহর হুকুম মেনে চলো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। যখন তুমি চাইবে ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাইবে। যখন তুমি সাহায্য প্রার্থনা করবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। ছোট্ট একটা শিশু ইবনু আব্বাস তার মুরব্বী নবীর কাছে এই কথা শিখেছিলেন। কিছুদিন পরে যখন ইবনু আব্বাস আর একটু বড় হলেন, 12-13 বছর বয়স হয়ে গেল, তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তুমি ইবনু আব্বাসকে দীন বোঝার তৌফিক দান করো। এই দোয়া পেয়ে আল্লাহ পাক ইবনু আব্বাসকে পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মুফাসসির হিসাবে কবুল করে নিয়েছিলেন। সাহাবে কেরাম পর্যন্ত তাকে সম্মান করতেন। ওমর ফারুক একদিন একটা বিষয় জিজ্ঞেস করছেন, সূরা নাসর কেন নাযিল হলো তোমরা বলো তো? বড় সাহাবিরা সব বসে গেছেন, তার মধ্যে একজন আব্দুর রহমান আউফ মুরব্বী সাহাবি, উনি বলেন, হে খলিফা, আমাদের এই মুরব্বীদের মজলিসে আপনি ছোট্ট একটা বাচ্চা বসালেন কেন? তখন জবাব দিচ্ছেন, তোমরা একটু পরেই তার পরিচয় পাবে। জিজ্ঞেস করেন, তোমরা বলো তো সূরা নাসরের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন আমাদেরকে? নাসরুল্লাহি ওয়াল ফাতহ আছে না? সবাই বললো, এর মধ্যে দিয়ে আল্লাহ পাক আমাদের বিজয়ের সুসংবাদ দিচ্ছেন। ওরা এতান্নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, তুই দেখছো মানুষ আল্লাহর দিনে প্রবেশ করছে দলে দলে, আছে না? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, অর্থাৎ তুমি আল্লাহর গুণগান করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। সহজভাবে সব বলে নেই, তো আমাদের জন্য একটা বিশাল সুসংবাদের ব্যাপার। ইবনু আব্বাস বলো তো এর আয়াতের ব্যাখ্যা কি? ইবনু আব্বাস জবাব দিচ্ছে, এই আয়াতে এই সূরার মাধ্যমে আল্লাহ পাক তার রসুলের মৃত্যু সংবাদ দিয়েছেন। চিন্তা করছেন? ওমর বললেন, আমিও এই তোমার কথার সঙ্গে একমত। তখন সবাই স্থানীয় করলেন, হ্যাঁ, ইবনু আব্বাসের কথাটাই ঠিক। কারণ যখন ইসলাম পরিপূর্ণ হয়ে যায় তখন তো আর কোন নবীর দরকার হয় না। যখন মানুষ দরাদল ইসলাম কবুল করছে আর তো নবীর দরকার নেই। যখন পূর্ণতা প্রাপ্ত হয় কোনো পাত্র, তখন তো আর সেখানে আর কিছুই প্রয়োজন হয় না। কলস পূর্ণ হয়ে গেছে, আর কি পানি লাগবে? অর্থাৎ যেহেতু ইসলাম পূর্ণ হয়ে গেছে এবং মানুষ দরাদল ইসলাম কবুল করছে, এখন তো নবীর দরকার নেই। অতএব নিঃসন্দেহে এর ফলশ্রুতি হচ্ছে নবীর এবারে মৃত্যু আসবে। এই যে দূরদর্শিতা, ছোট্ট বয়সে ইবনু আব্বাস বলে দিল, যেখানে বড় সাহাবীরা পর্যন্ত ব্যর্থ হয়ে গেলেন। ওমর ফারুক বললেন, দেখো এই জন্যই বলছি ইবনু আব্বাস তোমাদের চাইতে ভালো কথা বলবে। ও যে আল্লাহ নবীর দোয়া পেয়েছে, আল্লাহ ফাক্কিহু ফিদ্দীন। আপনারাও কি আপনাদের সন্তানদের জন্য দোয়া করতে পারেন না? দোয়া করার মেজাজ অনেকদের মধ্যে চলে গেছে, দোয়াটা বোঝাই না। দোয়া আবার কি, যা হয় তা তো হবেই। আমরা এত ব্যর্থ পিতা মাতা আমরা হয়ে গেছি, দোয়ায় আর বিশ্বাসী নই। দোয়া করবেন, আল্লাহ কখন কার দোয়া কিভাবে আল্লাহ কবুল করবেন আল্লাহ ভালো জানেন। আমাদের দায়িত্ব ছিল দোয়া করা। আর ওই সন্তান যদি জানে যে আব্বা আমাদের দোয়া করে গেছে, ও জীবন যাবে কিন্তু ডাইনি ভাই যাবে না, সে সুসন্তান হয়। ও 5 নম্বর, ওই ছেলেকে একটা সুন্দর পরিবেশ আপনি তৈরি করে দিবেন, যে পরিবেশে সে ভালো হয়। একটা ছোট্ট উদাহরণ দিই, পাশ্চাত্যের খবর আমাদের পত্রিকায় আসে, একজন বাপ দেখলেন যে তার পরিবেশটা এত নোংরা, যদি ছেলেকে স্কুলে পাঠায় নষ্ট হয়ে যাবে, কলেজে পাঠায় নষ্ট হয়ে যাবে। তিনি চিন্তা করলেন, কোথাও পাঠাবো না, বাড়ি বসে আম্মু সব শিখাবো। চার দেওয়ালের মধ্যে শিখাতে শুরু করলেন, সব লেখাপড়া শেষ, এখন তো বিয়ে দিতে হবে, বিয়ে দিতে গেলে বাইরে যাওয়া লাগবে না। বড় হয়েছে বাপ, বুড়ো হয়ে গেছে, এখন বাজার ঘাট করা লাগবে, তাকে ব্যবসা শিখাতে হবে, বাস্তবতা এগুলো। অবশেষে এই ছেলে যখন বাহিরে গেল, এই ছেলে একেবারেই নষ্ট হয়ে গেল। বাপ তখন হায় হায় করছে, আমার বাপকে, আমার ছেলেকে একদিন কেন মানুষের সঙ্গে মিশাই নাই, শুধু মানুষের সঙ্গে মিশা জানেই না বিষয়টা, সে একেবারে নষ্ট হয়ে গেল। অবশেষে ওই বাপ নিজে নিজে, কেউ বলছেন আত্মহত্যা করেছে, কেউ বলে বাপ পাগল হয়ে গেছিল। অত এখানে হাদিস কি বলছে, যে ব্যক্তি মানুষের সঙ্গে মেশে এবং তাদের গালিগালাজ খায়, এরপরও সবর করে এবং দিনের উপরে দৃঢ় থাকে, ওই মোমিন আল্লাহর কাছে অধিকতর প্রিয়, যে ব্যক্তি মানুষের সঙ্গে মেশে না, গালিগালাজ খায় না। তাহলে ওই লোকটার থিওরি আর হাদিসের সঙ্গে মিলল? এজন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো, মিথ্যাবাদীদের থেকে দূরে থাকো। অর্থ তাই হলো না, আপনার দায়িত্ব হবে আপনার ছেলেকে একটা সুন্দর সংগঠনের সদস্য হিসেবে রেখে দেওয়া, কারণ সংগঠন পছন্দ করে বাচ্চারা, বাচ্চারা বাড়ি থাকতে চায় না, থাকবো না বদ্ধ ঘরে, ব্যাপার জগৎ থেকে আসে না। কাজী নজরুলের কবিতা এটা একবার মনের কথা, কিন্তু ছোটো ছোটো বাচ্চা খালি ঘরতে পালায়, থাকতেই চায় না। তার মানে কি, ও বাইরে যাবেই এবং ও সঙ্গে খুঁজবেই, আপনি সঙ্গে দেন বা না দেন। এখন ও যে যেন অসৎ সঙ্গে না পড়ে দেখার দায়িত্ব আপনার। এই জন্যই তো আমরা বললাম, বাবা তোমরা সোনামণি সংগঠনের ছেলেমেয়েদের ঢুকাই দাও, নাহলে সর্বনাশ হয়ে যাবে। এই আজকের সোনামণি কালকে যুবসংঘ হবে, এই যুবসংঘ ইচ্ছা করলে সে জেএমবি হতে পারে, ইচ্ছা করলে সে আহলে যুবসংঘ হতে পারে, ইম্মা শাকের বা ইম্মা কাফুরা, তার সামনে দুটো পথই খোলা আছে, সে হয়তো ভালো হয়ে যাবে নাহলে নষ্ট হয়ে যাবে। দায় কিন্তু আপনি হবেন, আপনার সহজ জবাব কি, তকদির ছিল তাই হয়েছে। তকদির ছিল আপনাকে বলছে কে, তকদির দেখছেন নাকি কি লেখা আছে? আপনি তো আপনার দায়িত্বই পালন করলেন না, তো আমাদের দায়িত্ব সুপথ দেখানোর, এর পরে কিছু হলে সেটা আল্লাহর ইচ্ছা। পাঁচ নম্বরটা মাথায় রাখবেন, আপনার সন্তানদের সৎসঙ্গে মানুষ হয়, অসৎ সঙ্গে না পড়ে। মনে রাখবেন, কলেজ ইউনিভার্সিটি স্কুলে আজকে আর সৎসঙ্গ নাই, দলীয় রাজনীতি এই পরিবেশটাকে বিষাক্ত করে ফেলেছে, শিক্ষকদেরকেও বিষাক্ত করেছে, ছাত্রদেরকেও বিষাক্ত করেছে। ছোট্ট 18 বছর একটা ছোট্ট বালক বাংলাদেশের প্রধান বিচারপতি যিনি ছিলেন একসময় প্রেসিডেন্ট জাস্টিস শাহাবুদ্দিন, নাম ধরে যদি বলে শাহাবুদ্দিন তুই কবে যাবি, ওই ছেলে কিসের ইউনিভার্সিটি, এটা কি আমরা করছি? করছে তথাকথিত দলবাজ নেতারা। সেজন্য কোথাও যে আপনি সঠিক সংগঠন পাবেন না, আপনাকে খুঁজে নিতে হবে বাংলাদেশে কোথায় তারা আছে, খুঁজে নিতে আপনি বাধ্য, খুঁজে নিতে হবে এবং তাদের সঙ্গে আপনাকে ছেলে রাখতেই হবে। অনেক বাপ ইতিমধ্যে বুঝে গেছেন, দূরদ্রাজ থেকে এসে নদেবড়ে ভর্তি হয়ে যাচ্ছেন ছেলেকে নিয়ে, যে না ছেলে কোথাও পাঠাবো না, অল্প লেখাপড়া হোক তবে আমি এখানেই রাখবো, কারণ অন্তত ফাউন্ডেশনটা মজবুত হোক। ক্লাস 5-10 পর্যন্ত তো পড়া যাবে, ফাউন্ডেশন মজবুত হলে তারপরে উপরে যা হবে ইনশাল্লাহ, উপরে সে আর নষ্ট হবে না। এজন্যে আমরা খুব গর্বের সঙ্গে বলি, এত জঙ্গি জঙ্গি করছো তোমরা, সোনামণি বা যুবসংঘের একটা ছেলেকে জঙ্গি ধরা পড়ে না কেন, গর্ব করা যাবে না? হ্যাঁ গর্ব করো, আমরা এর জন্য আনন্দিত, আল্লাহ পাক আমাদের উপরে রহম করেছেন যে আমাদের বাচ্চারা এই ধরনের বাজে কাজে তারা যায় না। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে সত্যিকার অর্থে সৎসঙ্গে বসবাস করার তৌফিক দান করুন। 6 নম্বর, আপনার ছেলেকে যদি আপনি সত্যিকার ভালো ছেলে করতে চান, তাহলে অবশ্যই তার আখলাক এবং আমলকে সুন্দর করতে হবে। আখলাক সেরকম দায়িত্ব আপনার, কিভাবে করবেন? একসঙ্গে খেতে বসছেন বাপ বেটা সবাই, এই বাবা খাচ্ছ, বিসমিল্লাহ বলেছ, প্রথম ইনস্ট্রাকশন কিন্তু হয়ে গেল, খাওয়ার আগে পানি খেয়েছো, এক গ্লাস পানি খাও, তোমার স্বাস্থ্য ভালো থাকবে, গ্যাস্ট্রিকের ইনশাল্লাহ থেকে তুমি মুক্তি থাকবা। ভুল, এক গ্লাস পানি খাও, এক ঢোক না, খেয়ে নিল, স্বাস্থ্য ঠিক আছে, অ্যান্টাসিড লাগবে না। ও এরপরে ও খাওয়া শুরু করলো বিসমিল্লাহ বলে, কাছের থেকে প্লেটের মাঝখান থেকে খেতে হয় না, হাদিস কিন্তু মানা হচ্ছে। এইবারে বাবা খুব সাবধানে, কাটা ফোটে না, গোশ বেশি খেতে হয় না, পেট নষ্ট করবে। এই হয়ে গেল, খানা হয়ে গেল, বাবা থালাটা চেটে প্লেটটা ধুয়ে ভালো, তোর মা কি তোমার চাকর, তোমার মা তোমার খালি প্লেট ধোয়া কাজে আসছে নাকি, তার এখন কাজ নেই, তোমার কাজ তুমি করো, সেলফ হেল্প সবচেয়ে বড় জিনিস, নিজের কাজ নিজে করা শিখবে। ও অন্যরা মনে করে কি, এ চাকরে ধোবে না মায়ে ধোবে না দাদি ধোবে, আমি একটা বড়লোক মানুষ, আমি ছেলে আমি নিজে ধুয়ে খাবো নাকি, না, ছেলেকে ওখানে শিখাতে হবে, খেয়েছো ভালো করেছো এবং তুমি নিজে প্লেট ধোবা, ধুয়ে রেখে দাও। এই ছেলে যখন বিদেশে যাবে তখন কিন্তু অভ্যাস বসত ও নিজের প্লেট কিন্তু নিজে ধুবে, তাকে দেখে আরো বহু লোক শিখবে। যদি কোনো বড় রাজনৈতিক নেতা হয় বিদেশ যাবে, ওর হাত দেখাবে না, তখন দেবে ট্যাংটুং ট্যাংটুং কি সব চামচ দিবে, চামচ দিয়ে খেতে হবে, ও বলবে না আল্লাহ তো আমার 5টা আঙুলওয়ালা হাত দিয়ে বড় চামচ আমার হাতেই আছে, আমি হাত দিয়েই খাবো, ও চীনা অনুকরণ আমি করবো না। তাকে শিখাতে হবে, মান তাসাব্বাহ হবে কম ইন ফাহা মিনহুম, হে বাবা শোনো, যে ব্যক্তি যে কমের সামঞ্জস্য হবে সেই কমের মধ্যেই সে কিন্তু অন্তর্ভুক্ত হবে, হিসাবে আল্লাহর কাছে গণ্য হবে। অর্থাৎ ইহুদিদের অনুকরণ করো না, হিন্দুদের অনুকরণ করো না, অর্থাৎ বিজাতীয় কোনো প্রথার অনুকরণ তুমি করো না, বড় বড় ভদ্রলোকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেটে খায়, দেখেন না আজকাল কোন নাই, চেয়ার টেবিল আউট হয়ে গেছে, খানা একটা জমা থাকে, হেঁটে যেয়ে যে প্লেটকে ভরে নিয়ে আসতে হয় আর হেঁটে হেঁটে খাইয়ে বেড়াইতে হয় আর খালি গল্প করতে হয়। বাপ বললো বাবা খাচ্ছ, আল্লাহ শুকর করো, আল্লাহ শুকরিয়া আদা করো, বিসমিল্লাহ বলে খাও, দেখো আল্লাহ পাক তোমার প্লেটে যে খানাটা পাঠিয়েছেন এই খানাটা আনতে কত মানুষের মেহনত গেছে। প্রথমে একজন চাষি জমিতে ধান বপন করেছে, ধান বপনের আগে বহু কামলা লেগেছে জমিটা কর্ষণ করার জন্য, মই দেওয়ার জন্য, তারপরে বীজ বপন করা হয়েছে, এইবার ওই বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়েছে, এরপরে যাতে ছাগলে খেয়ে নষ্ট না করে বেড়া দিতে হয়েছে, যেন এতগুলো সব জায়গায় কিন্তু বহু মানুষের মেহনতের মধ্যে আছে। এইবার যখন গাছটা হলো, এই গাছটা কেটে এনে ঝাড়লে তুমি, ওখানে আবার কিন্তু শ্রমিক লেগেছে, এইবার এই ধানগুলো শুকাবে, তারপর যাবে মাড়াই কলে রাইস মিলে, সেখান থেকে সুন্দর আসবে, এবার বাজারে আসলে তবে তোমার আব্বাজি 1 কেজি চাউল কিনে আনবে। এতগুলো মানুষের মাধ্যমে আল্লাহ পাক এই চাউলটা তোমার প্লেটে এনে দিয়েছেন, তুমি কি তার শুকরিয়া আদা করবে না? বলো আলহামদুলিল্লাহ, খাওয়া শেষ, আলহামদুলিল্লাহ। কথা বলছেন তো, শুরু হলো কি দিয়ে? বিসমিল্লাহ। শেষ হলো কি দিয়ে? যদি ছোটবেলায় বাচ্চা শেখে, ও ভুল করে হলেও আলহামদুলিল্লাহ পড়বে, তাই না? বড় হয়ে ভুল করে হলেও সে আলহামদুলিল্লাহই পড়বে, সে কিন্তু অন্য কিছু করবে না। দেখা হলো মেহমান আসছে, বাবা দৌড় দৌড় শীঘ্র সালাম দাও, ও কিন্তু সালাম বোঝে না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেহমান খুশি হয়ে যায়, বাপরে ছোট্ট বাচ্চা আমাকে সালাম দিচ্ছে, যাওয়ার সময় আসসালামু আলাইকুম আবার আসবেন, আপনি শিখাচ্ছেন কিন্তু এগুলো। ঘরে ঢুকছে, আসসালামু আলাইকুম, ঘরে ঢুকলে বিসমিল্লাহ বলে সালাম দিয়ে বলতে হয়, এটা কিন্তু বাবা শিখাবে। এমনি করে যদি আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাই, আখলাক শিখাই, দেখো বাবা বড়কে সম্মান করতে হয়, ছোটকে স্নেহ করতে হয়, তোমার বড় ভাই একদিনের হলেও বড়, তাকে সম্মান করতে হয়, বড় ভাই যাই বলুক তোমার ইচ্ছার বিরুদ্ধে হলেও ওটা মেনে নিতে হবে। যদি ছোট থেকে আপনি শিখান, আপনার বাচ্চা কিন্তু আর যাই হোক বড় ভাইয়ের সঙ্গে বিদ্রোহ করবে না। যদি সংসারে বা পরিবারে বড় বলে কাউকে সম্মান না করা হয়, ওই পরিবার ধ্বংস হতে ধ্বংস হবেই অনিবার্য, কারণ কেউ কাউকে মানে না। কেউ মেনে নিতে পারবে? পারবে না। এমনি করে সমাজের প্রতিটি স্তরে যদি নেতা থাকে, আমির থাকে, তাহলে সেই সমাজটা গড়ে ওঠে, যদি কেউ কাউকে না মানে সমাজ ধ্বংস হয়ে যাবে। ইমামতি করবে একটু পরে, তাই না? সালাতে আমাদের অনেক যোগ্য যোগ্য মানুষ আজকে এখানে আসেন, আমাদের চেয়ে বহু যোগ্য ইমামত হয়তো একজন আসেন, সেই ব্যক্তি রুকুতে যাবে, মুক্তাদি বলে আমি মসজিদ লেখাটা বেশি জানি, আমি একটু পরে যাবো, আমার সুরে বাতা শেষ হয়নি, হবে? এটা দিয়ে আল্লাহ পাক দেখিয়ে দিচ্ছেন যে যিনি ইমাম যিনি নেতা তাকে অবশ্যই অবশ্যই পুঙ্খানুপুঙ্খ আনুগত্য করতে হবে। অলবকান আবদান হাবাসিয়ান, হাবসি গোলাম হলেও ট্রেনিং কিন্তু হয়ে যাচ্ছে এখানে। ছেলে আসলো মসজিদে, দেখলো, শিখলো, এইভাবে যদি বাপ মা বাচ্চাদেরকে শিখায় তো অটোমেটিক্যালি একটা পরিবার সুন্দরে গড়ে উঠবে এবং ওই বাচ্চাও আনুগত্য শিখবে ছোট থেকেই। এইবার আসেন, ওই বাচ্চাকে আপনি শেখাবেন আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, এই 7 নম্বর, বেশি বলার একটা সময় নেই, খোদ্দা দিয়ে তাকাচ্ছি আমি, এটা তাকে শিখাবেন, দেখো বাবা একটা লোক অন্যায় করছে, তুমি তার উপদেশ দিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করবো, তোমার কোনো বন্ধু যদি অন্যায় করে তাহলে তাকে হাত ধরে ফিরাও, যদি দেখো যে আগুনে হাত দিচ্ছে হাতটা টান দি নাও, আগুনে হাত দিলে হাতটা পুড়ে যাবে, অথবা উপদেশ দাও, নাহলে ওর কাছে বিরত থাকো। এই কিন্তু ছোট থেকেই শিখলো, যখন দেখবে তার আর এক বন্ধু চুরি করতেছে, এই ওটা চুরি করা যাবে না, আল্লাহ দেখছে, বাস শেষ, আর কিন্তু চুরি করবে না। এমনি করে যদি আপনি আপনার ছেলেকে শিখান আখলাক, দেখবেন ওই ছেলে অন্যায় কথা বরদাস্ত করবে না, অন্যায় কথা কেউ বললে সে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে, এই প্রতিবাদ ওই সমাজটাকে আস্তে আস্তে সংশোধিত করবে। এই মৌলিক বিষয়গুলি আমাদের সবার জানার জন্য একটা মৌলিক আয়াত আপনাদের সঙ্গে তুলে ধরি, আপনি সবসময় ওই বাচ্চাটাকে কোরআন হাদিস মুখী করবেন, তাকে শিখাবেন কোরআন হাদিসে যা আছে তাতে কোনো মিথ্যা নাই, সবই সত্য। পৃথিবীর কোথাও যদি তুমি কোনো শান্তি না পাও তাহলে কোরআন হাদিস পড়ো, সেখান থেকে তুমি সব সন্ধান পাবে। দলিল দিবেন সুরা মায়দা 15-16 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? আল্লাহর কালাম সম্পর্কে আল্লাহ বলাই তো ভালো, তিনি বলছেন কদ জাআকুম মিনাল্লাহ নূরুন ওয়া কিতাবুম মুবিন ইয়াহদি বিহিল্লাহু মানে তাবা রিদওয়ানহু সাবিলাস সালাম ওয়া ইখরিজুনহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম সূরা মায়দা 15-16 আয়াত। হে মানুষ শুনে রাখো, কাজ্জাকুম নূর মিনাল্লাহ, তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর, জ্যোতি, বা কিতাবুম মুবিন, এবং স্পষ্ট কিতাব। এই নূর আর কিতাব আলাদা নয়, বেদাতীরা বলে নূর হচ্ছে নূরে মুহাম্মাদি, নূরও যা স্পষ্ট কিতাবও তা, অর্থাৎ এটা আত্ম বায়ান। কোরআন এসেছে মানুষের অন্ধকার হৃদয়কে আলোকিত করার জন্য, কি জন্য এসে এহাদি বিহিল্লাহ মানে তাবার দোয়ানা হুসেন সাবিল আল সালাম, শান্তির পথ দেখানোর জন্য কোরআন এসেছে। কোরআন কখনো সমাজে অশান্তি সৃষ্টি করার জন্য আসে নাই। যদি আপনার বাচ্চা কোরআন পড়ার অভ্যস্ত হয়ে যায়, আপনি তাকে বলুন যত কাজ তোমার থাক সকালে অন্তত এক পৃষ্ঠা কোরআন না পড়ে তুমি ঘর থেকে বেরোতে পারবো না, বাপের নির্দেশ। আমরা অবশ্য দু পৃষ্ঠা পড়ি, দু পৃষ্ঠা যদি ডেলি পড়েন আপনি, ইনশাল্লাহ সারা বছর দেখবেন কোরআন একটা না দেড়টা খতম হয়ে যাবে, আর রমজান তো এক খতম থাকবেই, এটা সিলেবাস থাকবে আপনার জীবনের সিলেবাস আপনার বাচ্চাদের জন্য। সারা বছরে এক খতম, রমজানে এক খতম তোমাকে দিতেই হবে। আর প্রত্যেক বাড়িতে প্রথম পারা এবং শেষ পারা মুখস্থ রাখতেই হবে ছেলে মেয়েদেরকে, পুরাটা কোরআন মুখস্থ সবার পক্ষে সম্ভব না, কঠিন ব্যাপার, তাই না? হাদিসে এসে যে ঘরে সুরে বাকারা পড়া হয় সেই ঘরে শয়তান পালায়, এবং কেয়ামতের দিন সুরে বাকারা এবং সুরে আলে ইমরান বিশাল মেঘের মতোই সামনে আসবে, নেকির মেঘ। তো সুরে বাকারা প্রথম পারাটা তো অন্তত মুখস্থ থাকতে হবে আমাদের। আপনার ফ্যামিলি যেন সুরে বাকারা এবং আমপারা থেকে মাহরুম না হয়, প্রত্যেক বাপ মা যদি এটা দায়িত্ব পালন করেন, ওই বাচ্চা কিন্তু কোরআন পড়ার অভ্যস্ত হয়ে গেল, তার ভিতরে কোরআনের নূর প্রবেশ করলো, ভিতরে অন্ধকার দূর হয়ে গেল। এটা যদি করতে পারেন ইনশাল্লাহ আমাদের সন্তানরা এই অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসবে, এটা আল্লাহর ওয়াদা। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আর বলা ইলা সাবিলিস সালাম, শান্তির পথে কোরআন তোমাদেরকে ফিরিয়ে আনবে, সূরা মায়দা 15-16 নম্বর আয়াত। এমনি করে এই মূলত এই সাতটি গুণ যদি আমরা আমাদের ছেলেদের গড়ে তুলতে পারি, প্রথমে আপনি তাকে সে বোঝে না কিছু শিখান, বলো বাবা কালমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ, একটু বড় হলো বাবা বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অনুবাদ সব মুখস্থ করালেন। এরপরে আপনি তাকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দেন যে বাবা আমাদের রুজির মালিক আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, সব কিছু দেখছো তুমি, দুনিয়াতে সবই করেছেন আল্লাহ, আল্লাহর মহব্বত পয়দা করেন, আল্লাহর ভীতি সৃষ্টি করেন, তুমি যেন আল্লাহর বিধান অবাধ্য হয়েও না, হালাল হারাম মেনে চলার চেষ্টা করো। তিন নম্বর, সন্তানকে জান্নাতের প্রতি উৎসাহ দেন, জাহান্নাম থেকে ভয় দেখান, দেখো তুমি এই কাজটা করলে কিন্তু আল্লাহ গোনা দেবে, গোনা হলেই তুমি জাহান্নামে পড়বে আগুনে, ওরে বাপরে ভয়ে, এমনিতে আগুন দিলে মানুষ ভয় পায়, তুমি কিন্তু জাহান্নামে আগুনে পুড়ে মরবে, অতএব খবরদার অন্যায় করো না, আব্বাকে মেরো না, বড় ভাইয়াকে অসম্মান করো না, তুমি কিন্তু জাহান্নামে চলে যাবে। এই যদি কোনো বাপ শিখায় তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ ওই বাচ্চাটা সুন্দর হবে। এই তিনটা গুণ গেল। চার নম্বর গুণ, আল্লাহর কাছে বাচ্চাকে চাইতে শেখান, সে যেন মানুষের কাছে ভিক্ষা না করে, কিছুই নাই এই বিশ্বাস জাগে থাক তার মধ্যে, ওমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রুজির মালিক আল্লাহ নন। এই বিশ্বাস যদি আপনি বাচ্চার মধ্যে ঢুকিয়ে দেন, তো ওই বাচ্চা কখনো কারো কাছে গিয়ে নত এই ভিক্ষুকের মতো হাত পাতবে না, সে কিন্তু বলবে আমার আল্লাহ আমার রুজির মালিক, কিসের কি ওলা ইয়ান ফাউজাল জাদ মিনকাল জাদ, কোনো বড় লোকের উপকার করার ক্ষমতা নেই আল্লাহর রহমত ব্যতীত, অতএব আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব, এটা আপনি বাচ্চাকে শিখান। পাঁচ নম্বর, আপনি বাচ্চাকে সৎ সংসর্গ দেওয়ার ব্যবস্থা করুন, বাচ্চাদের সৎ সঙ্গ চিনে না, কে ভালো ছেলে কে মন্দ ছেলে বাচ্চা তো সে জ্ঞান নাই, এর দায়িত্ব কিন্তু বাবেদের। সূরা তওবা 119 নম্বর আয়াত আল্লাহ পাক এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন। ছয় নম্বর, আপনি বাচ্চাকে আখলাক শেখান, আখলাক বাড়িতে শেখাতে হবে, মশারি টাঙিয়েছে মশারি উঠায় না ও চলে গেল, মা করবে না, তোমার মশারি তুমি তোলো ভাস করো, মশারি এমনি ফেললে আমার ভাস করে রাখতে হবে, লুঙ্গি নেড়ে নেড়ে দেওয়া আছে লুঙ্গিটা ভাস করা শেখো, অনেকে ভাস করা জানে না, সোজা ভাস না উল্টা ভাস না কী করতে এটাও জানে না, প্লেট চেটি খাও, এগুলো ছোটোখাটো বিষয় আপনার মনে করছে, এগুলো ছোটোখাটো বিষয় নয়, এগুলো যদি আপনার বাচ্চা শেখে তা আপনার বাড়ির অটোমেটিক সেলফ হেল্প, বাথরুমে গিয়েছে নষ্ট করে দিয়ে চলে আসছে, কে ঘষবে ব্রাশ দিয়ে? ঘষবে মা অথবা কাজের বুয়া। তা তুমি কি জন্য আসো? তোমার ময়লা তুমি সাফ করবে? এমনি কিন্তু আমরা নিজেরা নিজেরা পরিচ্ছন্নতা অর্জন করি, তাহলে কি আমার বাচ্চাকে দেখে কিন্তু আরেকজন শিখবে, বাপরা দেখছো অমুকের বাচ্চা বাসায় কি সুন্দর ট্রেনিং, সে বাথরুমে গেছে সব পরিচ্ছন্ন, বুঝারি বানায় যে সে নষ্ট করেছে, তাহলে কি হলো? ঘর বাড়ি শেখা হয়ে গেল না? এমনি করে আপনি তাকে আখলাক শেখান, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, মেহমানকে সম্মান করা, মেহমানকে নিজে হাতে তুলে খাওয়ানো। আপনাদের উত্তরবঙ্গের ট্র্যাডিশন কি, সামনে সব প্লেট রেখে দাও, তুলে তুলে খাও, এটা কিন্তু মহব্বতের প্রমাণ নয়। আপনি নিজে মহব্বত করে উঠিয়ে দেবেন, তাকে আদর করবেন, চাচা জি একটু খান, না খেলে হবে না, এর মধ্যে যে একটা মনোবেদনার প্রমাণ পাওয়া যায়, মনের মহব্বতের বহিঃপ্রকাশ ঘটে, এটা কিন্তু খাওয়ার চাইতে বেশি ভালো লাগে। যারা এটা বোঝেন না তাদের বিষয় আলাদা, অন্তর দিয়ে চিন্তা করে দেখুন এটা কত গুরুত্ব বেশি, এটা হলো বাড়তি জিনিস। আর সাত নম্বরেই আপনি তাকে আমর বিল মারুফ ও নাহি আল মুনকারের গুণ শিখান, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজের নিষেধ করা, এটা ঘর থেকে আপনার শিখাতে হবে। ইনশাআল্লাহ দেখবেন, আপাতত এই সাতটি গুণের কথা বললাম, যদি আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাতে পারি তাহলে ইনশাআল্লাহ এই দেশের সোনামণিরা সত্যিকারের জান্নাতি বাচ্চাকে গড়ে উঠবে, এবং আল্লাহ পাক কবুল করলে এই দেশটা অত্যন্ত সুন্দর দেশে পরিণত হবে। আপনার আমার এই সন্তান কশ্চিন কালেও জঙ্গি হবে না, সে কশ্চিন কালেও রক কাটবে না, সে কখনোই মানুষকে হত্যা করে খুশি হবে না, সে কখনোই মানুষের ক্ষতি করবে না। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে সত্যিকারের জান্নাতি সন্তান হিসেবে কবুল করে নিন, আমাদের বাচ্চাদেরকে গড়ে তোলার জন্য আমাদের অভিভাবকদেরকে দায়িত্বশীলদেরকে সেরকম তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।